ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে করে আসছি তা হল পৌরুষতা। পৌরুষতা মানে কর্কশতা। মানুষ যখন কথা বলে তখন যথাসাধ্য মিষ্টি ভাষা বলতে হয়, মধুরভাষী হতে হয়। অবশ্য যার গলা মধুর নয় সে চেষ্টা করলেও মধুর মতো হবে না, তবুও সে ইচ্ছা করলে কর্কশ ভাষা থেকে দূরে থাকতে পারবে। তার মানে কর্কশ ভাষা ব্যবহার করার জন্য একটা অতিরিক্ত শক্তি চাই, সেই শক্তি দিয়ে সে কথা বলবে না, বরং মৃদু স্বরে কথা বলবে। কারণ কর্কশ ভাষায় কথা বললে পরে মানুষের মনে ঠিক যেমন কাঠের উপরে করাতের চাপ পড়ে, ঠিক মনের ভিতরে সেই রকমই চাপ পড়ে যেমন কর্কশ ভাষায় কথা বললে। বেশ, মোমেন কিন্তু কর্কশ ভাষী হয় না, বরং নম্র ও মৃদুভাষী হয়, মৃদুভাষী মধুরভাষী হয়। বিশেষ করে কোন জামাতের আমির বা কোন প্রতিষ্ঠানের হর্তাকর্তা কর্কশ ও অশ্লীল ভাষী হলে সেখানে যে অচল অবস্থা সৃষ্টি হয় তা বলাই বাহুল্য। এমনি সাধারণ পাবলিক সমস্যা নেই, কিন্তু একজন নেতা সে যদি কর্কশ ভাষা বলে তো তার নেতৃস্থানীয় ব্যক্তিরা তার আশপাশ থেকে সরে পড়বে। এই জন্য যে কর্কশ ভাষী হয় সে নেতা হতে পারে না, তাকে মানুষ নেতা বলে মানতে পারে না। তার কারণ তার কথায় খোঁচা থাকে, তার কথায় আঘাত থাকে, আর তার ভাষার ভিতরে মধুরতা নেই, তার ভাষার ভিতরে কর্কশতা থাকলে পরে মানুষ তার আশপাশ থেকে সরে পড়বে। এই জন্যই মহান আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর দয়ায় তুমি তাদের প্রতি হয়েছিলে কোমল হৃদয়, নরম হৃদয়। যদি তুমি রূঢ় হতে, কঠোর চিত্ত হতে, তোমার হৃদয়কে শক্ত করতে, কর্কশ ভাষী হতে, তবে তারা তোমার আশপাশ হতে সরে পড়ত। ফাফু আনহুম, তুমি তাদেরকে ক্ষমা করো। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে। ওয়াশাবিরহুম ফিল আমর, আর যে কোনো বিষয়ে তাদের সঙ্গে পরামর্শ করো। এই জন্যই যে তুমি হচ্ছে নেতৃস্থানীয় ব্যক্তি, তুমি যদি কর্কশ ভাষায় কথা বলো তো লানফাদ্দু মিন হাওলেক, তোমার আশপাশ থেকে লোকেরা সরে যাবে। অবশ্য গম্য পুরুষদের সাথে মহিলাদের কথা বলা ব্যাপারটা ভিন্ন। তার মানে যে মহিলার সাথে পুরুষের একদিন না একদিন বিবাহ জায়েজ, সেই মহিলার সাথে পুরুষ এবং সেই পুরুষের সাথে মহিলা কি সুরে কথা বলবে? মধুসুরে না। কেন এটা পার্থক্য? কেন? ফেতনার ভয়ে। ফেতনার ভয়ে প্রথমে বুঝে নিতে হবে যে কার সঙ্গে মহিলা মধুর ভাষায় কথা বলতে পারবে না। কার সাথে বলা হলো? যার সঙ্গে কোন এক সময়ে বিবাহ যায়। তার মানে মহিলার মনে করুন বোনাই, বোনাইয়ের সঙ্গে মহিলার বিবাহ যায়, যতক্ষণ বোন আছে ততক্ষণ জায়েজ না। তাহলে যতক্ষণ বোন আছে ততক্ষণ জায়েজ যদি না হয় তাহলে শালি বোনায়ে চলবে? মস্তি ফস্তি চলবে? মধুর ভাষায় কথা বলা চলবে না, কারণ এক সময়ে তার সঙ্গে বিয়ে জায়েজ, এই জন্য চলবে না। কোনো এক সময়ে, একে বলা হয় কি? গায়ের মাহরাম। গায়ের মাহরাম, আর মাহরাম তাকে বলে যার সাথে জীবনেও কোনো সময়ে বিবাহ বৈধ নয়, সে হচ্ছে মাহারাম। তার সঙ্গে আপনি যেমন ইচ্ছা কথা বলুন, কারণ সেখানে ফেতনার ভয় নেই। ফেতনার ভয় যেখানে থাকবে সাধারণত, তবুও যদি মাহারাম পুরুষ ফেতনার ভয় থাকে, যদি দেখে যে আমার ভাই কিংবা আমার চাচা কিংবা আমার মামা, হ্যাঁ বুঝতেই পারছেন, একটু নষ্ট টাইপের, তাহলে তার সঙ্গেও মহিলা কি থাকবে? সতর্ক থাকবে। এই জন্যই আগে থেকেই সতর্ক করা হয়েছে যে মাহারাম হলে হারাম, যেহেতু একটা কাগজের সাথে আর একটা কাগজ যদি এইভাবে লাগানো হয় চিট লাগবে? লাগবে না। কিন্তু মাঝে যদি আঠা থাকে তাহলে কি হবে? চিট লেগে যাবে। তো গায়ের মাহরাম পুরুষের সঙ্গে একটা আকর্ষণ থাকে, সে জানে যে এর সঙ্গে আমার বিয়ে জায়েজ, কোনো সময়ে বিয়ে হতে পারে, আর সেখানে আকর্ষণ বেশি কাজ করবে, আর তার ফলে একদিন না একদিন অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্য গায়ের মাহরাম পুরুষের সাথে মহিলাদের মধুর ভাষায় কথা বলা জায়েজ নয়, নম্র সুরে কথা বলা জায়েজ নয়। মনে করুন একটা মহিলার ভাষা, মহিলাদের ভাষা তো এমনিতেই আকর্ষণীয়, তখন সে চেষ্টা করবে যে আকর্ষণীয় যাতে না হয়। মনে করুন কেউ হ্যালো করে টেলিফোন করলো, হ্যালো করে টেলিফোন করলো, আপনি কে, কেমন আছেন, সুন্দর করে বলতে লাগলো, না আপনি কে, আপনি কোথেকে বলছেন, আপনি, এইটা যেন মধুর সুরে না হয়, তাকে সুর বা স্বর বদলে নিতে হবে। যদি তার প্রকৃতিগতভাবে, আর মহিলাদের প্রকৃতিগতভাবে স্বর হচ্ছে সুন্দর কোকিল কণ্ঠী, কিন্তু যখন পর পুরুষে কথা বলবে তখন কোকিল কণ্ঠে না বলে কাক কণ্ঠে বলতে হবে, যাতে করে কি হয়, আল্লাহ তাআলা বলছে ইয়া নিসা আন-নবী লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা ইন ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। যদি তোমরা আল্লাহকে ভয় করো, নবীর স্ত্রীদেরকে সম্বোধন করে বলা হচ্ছে, কিন্তু এ সমস্ত মুমিন নারীদেরকে এ কথা বলা হচ্ছে, যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পরপুরুষের সাথে কোমল কণ্ঠে, নরম কণ্ঠে, মধুর ভাষায় এমন ভাবে কথা বলো না, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, তাহলে যার অন্তরে ব্যাধি আছে, যার অন্তরে ব্যাধি আছে, রোগ আছে, সেই মানুষ প্রলুব্ধ না হয়। তার মানে এমন মানুষ যে সে এমনিতেই যুবক মহিলার প্রতি আকৃষ্ট, তারপরে যদি মধুর কণ্ঠে কথা বলে তেমনিতে আকৃষ্ট হবে, তবে যার প্রতি ঈমান মজবুত আছে, যার ভিতরে ঈমান মজবুত আছে, সে কোনোদিন হবে না, তার কারণ তার ভিতরে ঈমান আছে। কিন্তু যার ভিতরে ঈমান নেই, তার ভিতরে কি আছে, রোগ আছে, এমন রোগগ্রস্ত ব্যক্তি এই মহিলার কণ্ঠস্বর শুনে কি হবে, ভিতরে তার আকর্ষণ সৃষ্টি হবে, ওই মহিলাকে দেখার ইচ্ছা হবে, ওই মহিলাকে সাক্ষাৎ করার ইচ্ছা হবে, এতে কি হবে, ফেতনা বাড়বে। এজন্যই বলছেন যে খবরদার এমন কোমল কণ্ঠে, নরম কণ্ঠে কথা বলো না যাতে অন্তরে ব্যাধিগ্রস্ত মানুষ প্রলুব্ধ হয়, প্রলোভিত হয়, লোভ পায়, ভিতরে লোভ সৃষ্টি হয়। ওয়াকুলনা কাউলাম মারুফা, তাহলে কেমন কথা বলবো, কর্কশ ভাষায় বলবো, না না না না, কর্কশ ভাষায় বলো না, কুলনা কাউলাম মারুফা, স্বাভাবিক তোমরা সদালাপ করো, স্বাভাবিক রূপে কথা বলো, কর্কশ ভাষাতেও না আর মধুর ভাষাতেও না। মোটামুটি যদি তোমার কোকিল কণ্ঠ থাকে তো সেই কণ্ঠটাকে কাক কণ্ঠে পরিবর্তন করো, দিয়ে এমন ভাবে কথা বলো যাতে পরপুরুষের মনে আকর্ষণ সৃষ্টি না হয়। মোহনীয় কণ্ঠে গম্য পুরুষের সাথে মহিলার কথা বলা জিহ্বার এক বিপজ্জনক পাপ। আর বুঝতেই পাচ্ছেন, আজকেই আমাকে এক ভাই টেলিফোন করে বললেন যে হুজুর, এই মোবাইলের ফলে এমন সর্বনাশ হয়েছে যে বিবাহিত মহিলা পর্যন্ত অপর পুরুষের সাথে এবং বিবাহিত পুরুষ পর্যন্ত অপর মহিলার সাথে কি হয়ে যাচ্ছে, হ্যাঁ, যোগাযোগ হয়ে যাচ্ছে, তাই না, মানে এমন কানেকশন হয়ে যাচ্ছে, বাই চান্স হয়তো আপনি লাগালেন, একটা মহিলাকে লেগে গেল, আপনার ইচ্ছা ছিল না তার সাথে কথা বলার, কিন্তু হঠাৎ করে লেগে গেল, সে মহিলাও যেন গনিমতের মাল পেল আর আপনিও যেন গনিমতের মাল পেলেন। গনিমতের মাল কাকে বলে জানেন, গনিমতের মাল কাকে বলে, গনিমতের যুদ্ধলব্ধ সম্পত্তি, শত্রুপক্ষে, শত্রুপক্ষকে পরাজিত করার পর তারা যে সম্পদ ছেড়ে যায় সেটা গনিমতের মাল, সুযোগ মানে সুবর্ণ সুযোগ। বাস কথা আলোচনা শুরু হয়ে গেল, আর এই মোবাইলের ফলে বেশিরভাগ প্রেম ঘটছে অবৈধ প্রেম, অবৈধ প্রণয়, ওরা ওকে বলছে পছন্দ করে বিয়ে, ওরা কি বলছে, পছন্দ করে বিয়ে, আর তার আগে বিয়ে পরীক্ষা দেওয়ার আগে টেস্ট হয় না, হয় না, টেস্ট পরীক্ষা দিতে হয়, টেস্ট পরীক্ষা হয়ে যায়, ওরা কিছুই মনে করে না, অথচ সামান্য মানে আপনি বুঝতেই পাচ্ছেন যে ভালোবাসার প্রথম সৃষ্টি হচ্ছে কি, নজর, নজর থেকে তারপরে কিসে যায়, মুচকি হাসি, তারপরে কালাম, সালাম, সালাম কালাম শুরু হবে, আর সালাম কালাম যখন শুরু হবে মধুর কণ্ঠে কথা বলা বলি তখন ওয়াদা হবে, ওয়াদার পরে তারপরে সাক্ষাৎ, আর সাক্ষাতের পরেই বুঝতে পাচ্ছেন যে এমন এক পর্যায়ে যাবে যেখানে মানুষ পাপে লিপ্ত হয়ে যাবে। মোট কথা, কথা বলার ভিতরে মানুষের চেতনা থাকা দরকার যাতে এমন করে কথা না বলে, কর্কশ স্বরে, কর্কশ সুরে কথা না বলে যাতে মানুষ মনুষ্যের মনে আঘাত পায়, আর এমন মধুর কণ্ঠে মহিলারা কথা না বলে যাতে পর পুরুষ আকৃষ্ট হয়। আর একটা জীবেজাত পাপ হচ্ছে ধমক বা ভর্ৎসনা। কোন কোন মানুষ আছে সবসময় ধমক দিয়ে কথা বলে, হুমকি দেয়, হুমকি দেয়, ভর্ৎসনা দেয়, এইভাবে কথা বললে পরে এটাও একটা জীবের পাপ। আল্লাহ তাআলা বলছেন ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে তুমি কর্কশ ভাষায় কথা বলো না। এতিম যে বাচ্চারই মা নেই, বাপ নেই, অথবা মা কিংবা বাপ নেই, সে বুঝতেই পারছেন সে একদম দুর্বল, এবারে তার কেউ নেই বলে, তার হয়ে বলার কেউ নেই বলে তুমি যেমনটাই কথা বলবে তা কিন্তু চলবে না। এতিমের প্রতি রূঢ় হইও না, কঠোর হইও না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, ভিখারি যখন ভিক্ষা করতে আসে তখন যদি তাকে তোমার দেওয়ার ইচ্ছা না থাকে তখন মিষ্টি কথা বলে বিদায় করো, ধমক দিও না, ধমক দিও না। কারণ ভিখারি এমনও হতে পারে যে সে ভালো লোক, তুমি তাকে দেবে না ঠিকই, কিন্তু সে যদি বদদোয়া করে বদদোয়া লেগে যেতে পারে, আর জানো জানো না তুমি যে তুমিও একদিন ভিখারি হতে পারো। قل اللهم مالك الملك تنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বাদশা করেন, যাকে ইচ্ছা ফকির, ইচ্ছা মতো তিনি বাদশা ফকির করে থাকেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপমানিত করেন, তার হাতে আছে সমস্ত কল্যাণ। আপনারা নিশ্চয়ই একটা গল্প শুনেছেন যে একদিন স্বামী স্ত্রীতে বসে রুটি খাচ্ছিল, এমন সময়ে এক ফকির এসে দরজায় করাঘাত করে বলছে, বাবা বাড়িতে কে আছো, ভোকা ফাঁকা আছি, আমাকে কিছু খাবার দাও। তো স্বামী স্ত্রীতে খাচ্ছিল, মাশাআল্লাহ তাদের সচ্ছল হাল। তো স্বামী বলল স্ত্রীকে, এক কাজ করো, যাও একটা রুটি আর কিছু তরকারি দিয়ে এসো। দরজার আড়াল থেকে রুটি আর তরকারি দিতে গিয়ে মহিলা দেখছে যে এ যেন পরিচিত লোক, তারপরে ফিরে এসে স্বামীর কাছে কাঁদতে লাগছে, কাঁদছে। স্বামী বলছে, তুমি একটা রুটির জন্য কাঁদছো, কেন তুমি কাঁদছো, আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমরা দান করলাম, কাঁদছো কেন? বলছে, আমি রুটি দেওয়ার জন্য আমি কাঁদিনি। তুমি কি জানো যাকে আমি আজ হাতে রুটি দিয়ে এলাম সে আমার পূর্বের স্বামী, তার মানে এই মহিলা দুবার বিয়ে, ও হচ্ছে পূর্বের স্বামী, আমরা একদিন এই রকম ভাবে রুটি তরকারি খাচ্ছিলাম, এমন সময় এক দরজাতে এক ভিখারি এসে ভিক্ষা চাইল, তখন সেই ভিক্ষুককে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, কর্কশ ভাষায় কথা বলে বের করে দিয়েছিল, তাকে খেতে দেয়নি, কিছু দেয়নি, বুঝলে, তাই নাকি? আর তুমি কি জানো সেই ভিখারি কে ছিল? সেই ভিখারি ছিলাম আমি, যাকে গলা ধাক্কা দিয়ে উত্তর দিয়ে তাড়িয়েছিল সে ছিলাম আমি। আজ আমাকে আল্লাহ সচ্ছলতা দিয়েছেন, আর ওকে অচির সচ্ছলতা, আল্লাহ তাআলা তাকে কি করেছেন, ফকির করেছেন, আমাকে বাদশা করেছেন, ইচ্ছা আল্লাহর ইচ্ছা। অতএব আপনি, আপনার যদি সে অভিজ্ঞতা না থাকে, একজন ভিখারি যখন ভিক্ষা চায় পেটে খিদে রেখে, পেটে খিদের কত জ্বালা, পেটের খিদের কত জ্বালা, যারা যাদের অভিজ্ঞতা আছে তারা জানেন যে পকেটে পয়সা না থাকে, এমন জায়গায় পড়েছেন বিদেশে যেখানে পয়সা নেই, সেখানে খাবার কিনে খাওয়ার ক্ষমতা নেই, সেখানে পেটের জ্বালাতে পেটের খিদেতে কি করা হয়, কত কষ্ট হয়। আপনারা নিশ্চয়ই দেখবেন যারা ওই যে বালাদিয়ার ডিব্বা থেকে, হ্যাঁ, পৌরসভার ডিব্বা থেকে খাবার বেছে বেছে খায়, দেখেছেন বাচ্চাগুলোকে, কোন কোন জায়গাতে কুকুরে মানুষে টানাটানি করে, মারামারি করে, কুকুর বলে আমি খাবো, মানুষ বলে আমাকে আমি খাবো। এই যে লোকগুলো বা যেগুলো আমাদের দেশে এখানে নেই, এখানে তো বুঝতেই পারছেন কত খাবার, ভালো ভালো খাবার নষ্ট হচ্ছে, খাবারের লোক নেই, ভালো ভালো গোশত, ভালো ভালো খাবার ডিব্বাতে চলে যাচ্ছে, কিন্তু আমার দেশে যদিও কোনো খাবার নষ্ট হয় সেই খাবারগুলো যখন ডিব্বাতে ফেলা হয়, বাইরে ফেলা হয়, সেই খাবারগুলো কুকুরে খায় একদিকে, আর একদিকে মানুষে খায় আদুল গায়ে, খালি গায়ে, সে ছোট ছোট বাচ্চারা তারা প্লেট নিয়ে কোথাও ভিক্ষা করে, কোথাও ওইভাবে খাবার চেটে খায়, কোথাও কুড়িয়ে খায়, আল্লাহুল মুস্তাআন। সুতরাং আল্লাহ তাআলার ইচ্ছা, যাকে যখন চান বাদশা করেন, যাকে যখন চান আপনার কি করে ফকির করে দেন। এই জন্য আপনার উচিত যে আপনি যে ভিখারিকে তাড়াচ্ছেন কর্কশতার সাথে, ধাক্কা দিয়ে, ধমক দিয়ে, আপনি খেয়াল করে দেখুন যদি আপনি ওই ভিখারি হতেন তাহলে আপনি কতটা কষ্ট পেতেন। সুতরাং ভিখারিকে খবরদার, ধমক দেবেন না। আল্লাহ তাআলা কাকে নিষেধ করছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে তুমি কোন ভিখারিকে ধমক দিও না, ভর্ৎসনা করো না। বিশেষ করে পিতামাতাকে ধমক দেওয়া, এমনি যে কোনো মানুষকে ধমক দিয়ে থাকে মানুষ, কিন্তু সবচেয়ে যে আপন, যাদের কারণে আপনার অস্তিত্ব এই দুনিয়াতে, আপনি যাদের কারণে এই দুনিয়াতে এসেছেন তাদেরকে যদি ধমক দেন, তো এই ধমকি, এই ধমক হচ্ছে সব থেকে বড়। আল্লাহ তাআলা নিষেধ করে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন যে তোমরা প্রতিপালক কি বলে তোমরা তার উপাসনা করবে, আল্লাহ একমাত্র আল্লাহর উপাসনা করবে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ওয়া কিলাহুমা। সাধারণত বৃদ্ধ হয়ে গেলে, পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে তখনই সমস্যাটা হয়। যুবক অবস্থাতে ছেলেরা অতটা মাথা তুলতে পারে না, কিন্তু যখন বিছানাশায়ী হয়ে যায় তখন বেচারি করার কিছুই নেই, শুধুমাত্র ছেলের দিকে বউয়ের দিকে তাকিয়ে থাকে যাতে করে এক প্লেট ভাত আসে, নিরুপায় অবস্থায় থাকে। আর তখন যদি এমন একটা কথা বলে যে কথাটা তাদের প্রেস্টিজে লাগে, তাদের মনে আঘাত লাগে, তখন তারা এমন কথা বলে, এমন ধমক দেয় যে বাপ মায়ের মন খারাপ হয়ে যায়। কারণ তাদের বয়স চলে গেছে, বয়স গড়িয়ে গেছে, যৌবন গড়িয়ে গেছে, এখন তাদেরকে যা বলা হবে তাই শুনতে হবে, এর বেশি কিছু বললে পরে তখন কি হবে, দাদাগিরি হবে, আর তারা শুনবে না, মেনে নেবে না, তখন ধমক দেবে, বউ ধমক দেয়। যদি বলা হয় চায়ে মিষ্টি কম হয়েছে, বউ বলে হ্যাঁ তোমার জিভে জিভ আছে ইত্যাদি। আর যদি বলা হয় যে আমার কাপড়টা নোংরা হয়ে গেছে, তখন এক এক রকমের ধমক খেতে হয়, তার মানে কিছু বলা যাবে না। বেটা বউয়ের কাছে খেতে হলে বুড়ো বুড়িকে কিছুই বলা যাবে না, ধমক খেতে হয়। আল্লাহ বলছেন যদি বৃদ্ধ অবস্থায় তোমার পিতা কিংবা মাতা তোমার কাছে পৌঁছে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দটাও বলো না। বাবা বিড়বিড় করছে, মা বিড়বিড় করছে, তার জন্য উফ পর্যন্ত বলো না। অনেক সময়ে সত্যি কথাই যখন মানুষ বুড়িয়ে যায় তখন ছেলের পর্যায়ে যায়, এমন এমন আচরণ করে বসে যে বাচ্চার মতো, সহ্যের বাইরে চলে যায়। তো সেই সময়ে যেন উহ শব্দটুকু বলো না, সহ্য করে নাও, সহ্য করে নাও। কারণ ওরে কলি কি বলে, কলি হাসে পাত পরে কলি হাসে, ওরে কলি তোরও একদিন আসে। তুমি পাতা পড়ে যাচ্ছে, ফাল্গুন মাসে দেখেছেন পাতা পড়ে যায়, আর নতুন নতুন কলি, নতুন নতুন কচি কচি কিশলায় পাতা বের হয়, খিলখিল করে হাসে বুড়ো পাতা পড়তে দেখে। তো কবি বলছে ওরে কলি তোরও একদিন আছে, তো একদিন বুড়ো হবি, তুইও একদিন পড়বি। সুতরাং খবরদার, পিতা মাতাকে বৃদ্ধ অবস্থাতে ধমক দিও না, উফ শব্দটা বলো না, ওলা তানহার হুমা খবরদার ধমক দিও না, ওয়াকুল্লা হুমা কৌলান কারিমা, বরং সম্মানজনক কথা বলো। এমন কথা বলো না যে কথায় খোঁচা আছে, এমন কথায় বলো না, এমন কথা বলো না যাতে অসম্মান আছে। বাপ মাকে যখন কথা বলবে সম্মান দিয়ে বলো, খবরদার খোঁচা মেরে কথা বলো না। আপনার বুঝতেই পাচ্ছেন গভীর রাত্রে আব্বা কিংবা আম্মা বুড়িয়ে গেছে, কাশি হচ্ছে, আর সেই সময় আপনার রাতে ঘুম হচ্ছে না, আপনার বউয়ের ঘুম হচ্ছে না, বউ তখন আপনার কানার কাছে ঘন ঘন করছে, তোমার মা ঘুমাতে দেয় না, তোমার বাপ ঘুমাতে দেয় না, আপনিও রাগে, আসলে রাগ সাধারণত উস্কানি দিলে বেশি হয় তাই না, আগুন জ্বলছে, আগুনের নিচে যদি একটা কাঠি দিয়ে এইভাবে খুঁজে দেওয়া হয় তা আগুনটা কি হয় বেশি। মা কাঁসছে, বাপ কাঁসছে, স্বামীরও রাগ হচ্ছে, কিন্তু সেই রাগটা যখন স্ত্রী বাড়িয়ে দেয়, উস্কানি দেয়, তখন সেই রাগটা দ্বিগুণ হয়ে যায়। তখন উঠে গিয়ে সারা রাত তুমি কুকুর কুকুর করে যাচ্ছ, ঘুম আসে না নাকি, এমন একটা কথা বললো যে বাপের মনে বা মায়ের মনে আঘাত লাগবে। এ কি ইচ্ছা করে কাঁসছে, সে রক্ষা করতে পারছে না, রুখতে পারছে না তাই কাঁসছে। কিন্তু এমন বয়সে সে পৌঁছেছে যে ছেলে আর মেয়ে যা বলবে তাই সহ্য করে নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, যদি বলতেই হয় হ্যাঁ আব্বা কাশি হচ্ছে ওষুধ দেবো, এটা সম্মানজনক কথা বলো, ঘুমাতেও দেবে না, খুকুর খুকুর করছে, খুকুর খুকুর করা মানে কি হলো, কেমন কথা, হ্যাঁ বাপ ছেলে ঘর ঢুকছে, বাপ হয়তো একটা কথা জিজ্ঞেস করলো যে হ্যাঁ বাবা তোমার এটা কি এই হয়েছে, তখন ছেলে তুমি দেখতে পাচ্ছ না, তোমার চোখ নেই, এই যে দেখতে পাচ্ছ না চোখ নেই, এগুলো কি অসম্মানজনক কথা। কিন্তু যদি আপনি সোজা করে বলেন কথাটা, তাহলে পরে সম্মানজনক ভাবে যদি কথাটা বলেন, এটাই হচ্ছে উদ্দেশ্য, আল্লাহ তাআলা বলছেন তাই তাদেরকে অসম্মানজনক কথা বলো না। ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, তাদের জন্য সম্মানজনক কথা বলো। ওয়াকফিদলাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমাহ, আর তাদের জন্য করুণার ডানা বিছিয়ে দাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আর বলো তুমি মা বাপের জন্য দোয়া করো এবং বলো আল্লাহ গো হে আমার প্রতিপালক তাদের জন্য সেই রকম রহম করো, দয়া করো যেমন আমাকে ছোটবেলাতে স্নেহ দিয়ে মায়া মমতা দিয়ে করুণা রহমত দিয়ে প্রতিপালন করেছে। এটা তোমার কর্তব্য, যার জন্য তুমি দুনিয়ার মুখ দেখলে, যারা তোমাকে সুন্দর করে আদর করে খাইয়ে পড়িয়ে মানুষ করল, আজ তোমার গায়ে বল হয়েছে, রক্তে তাজা ফুটন্ত রক্ত এখন টকবক করে ফুটছে, বাস এই শক্তিতে তুমি মা বাপকে তুচ্ছ করবে, এটা তোমার জন্য জায়েজ না। বেস অন্য একটা কথায় যাই, সেটা হচ্ছে পরকীয় কথায় থাকা। পরকীয় কথায় থাকা মানে সে কথা আপনার নয়, আপনার কোনো আত্মীয়র নয়, সেটা পরের কথা, আপনি সেই কথায় খামকায় নাক গলাচ্ছেন। যেমন মনে করুন এক বাড়িতে ভাই ভাই ঝগড়া হচ্ছে, আপনি শুনলেন ভাই ভাই ঝগড়া হচ্ছে, এক ভাইয়ের পক্ষ নিয়ে আপনি খুব বলতে লাগলো, হ্যাঁ উচিত না, এ অমুক, এ বদমাস, এই আরে তোমাকে কেউ তোমাকে সালিসে ডাকেনি, তোমাকে কেউ সাক্ষী ডাকেনি, খামকাতে তুমি নাক গলাচ্ছ কেন? কোথাও মা বেটায় ঝগড়া হচ্ছে, পাড়ার শাঁকচুন্নিরা এমনি এসে নাক গলায়, হ্যাঁ বউ খারাপ, অমুক বউ, হ্যাঁ এসে নানা রকম করে নাক গলায়, তাকে ডাকা হয়নি, দিয়ে এসে যে উস্কানি, খালি উস্কানি দেয়। এরা হচ্ছে উস্কানি, উস্কাঠি বলে আমাদের দেশে, যেটা যে কাঠি দিয়ে আগুন বে ফোঁচা দেওয়া হয়, এরা হচ্ছে ওই জাত শাঁকচুন্নি। পরের কথাতে নাক গলায় এমন কথা, পরের কথাতে নাক গলাতে পরকীয় কথাতে থাকলে পরে কাবিরা গুনাহ হয়, স্বকীয় বিষয়ে ভীত নয়, যে কথা নিজের কোনো লাভ নেই এবং অপরেরও নেই এবং যা অন্যের বিষয়ে ভীত তাকে তাতে মুখ খোলা, ফালতু বাজে বাজে কথায় থাকা এবং অনর্থক বকা, জিহবাজাত একটা আপদ, এক প্রকার গপের গোপের দল আছে যারা প্রত্যেক বিষয়ে নিজেদের জীব দাঁড়িয়ে থাকে এবং প্রত্যেক মজলিসে বকবক করে পোলাপ বকে, যে কথাই বলবেন সেই কথাতে আছে, টপকে আছে, যদিও সে কথা ডাক্তারি কথা বলেন তখন দেখবেন সেও যেন একটা ডাক্তার, আলেমের কথা ইলিমের কথা বলেন যেন সে একটা আলেম, চাষের কথা বলেন সে একটা চাষি, মানে প্রত্যেক কথাতেই সে টপকাবে এবং ফালতু নাক গলাবে, অথচ সে তার সে কথা তার বিষয়ীভূত নয়। এই ধরনের মানুষরাই অধিক মিথ্যা অনুচিত কথা বলে থাকে, যে বেশি বকবকাই করবে সে তো বেশি মিথ্যা বলবেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লোকদের মধ্যে সব থেকে বেশি গুনাহগার সেই ব্যক্তি যে অধিকতর পরকীয় কথায় থাকে, পরের কথায় পরের বিষয়ভূত কথায় থাকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, মানুষের সুন্দর ইসলামের পরিচয় হল যে যে বিষয় তার বিষয়ভূত নয়, তার নিজের নয়, সে বিষয় ত্যাগ করা, আমার নয় দরকার কি, আমি পরের বিষয়ে নাক গলাব কেন? তাহলে বোঝা গেল সুন্দর ইসলামের পরিচয়। আর যদি কেউ পরের বিষয়ে নাক গলায় বকবক করে তার ইসলাম সুন্দর নয়। সুতরাং পরকীয় কথায় থাকা যাবে না। দুঃখের বিষয় যে সমাজে যারা অধিক বাচাল তারাই প্রশংসিত, পক্ষান্তরে যারা গম্ভীর এবং প্রয়োজনেই কথা বলে তাদেরকে মেশা বলা হয়, প্রভৃতি বলে বদনাম করা হয়। অবশ্য প্রয়োজনে কথা না বলাও এক দোষ, যেমন প্রয়োজন নির্ধারণ করাও এক প্রকার প্রকার কাজ, তার মানে কথা আপনার যখন তখন বললে হবে না, বরং প্রয়োজনে কথা বলতে হবে, অপ্রয়োজনে বেশি কথা বলা যাবে না। আরেকটা জীবের পাপ বলছি, সেটা হচ্ছে বেশি বেশি প্রশ্ন করা। তার মানে কিছু কিছু মানুষের অভ্যাস আছে প্রশ্ন করা, বিশেষ করে আলেম ওলামাকে একটু পানি মেপে দেখি এর কতটা বুদ্ধি আছে, বা আটকে দেবো খুব বকছে, এমন প্রশ্ন করলো যে আর বেচারি আর চলতে পারে না। এমন মানুষ আছে সমাজে যারা আলেম ওলামাকে আটকে দেওয়ার জন্য, তার পানি মাপার জন্য প্রশ্ন করে, তা জানার প্রয়োজন নেই, সে জানে, জেনে শুনে তাকে আটকাবার জন্য প্রশ্ন করে, এমন লোক হচ্ছে বদ স্বভাবের। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন শাইআ ইন তুবদালাকুম তাসুকুম, এমন প্রশ্ন করো না যে প্রশ্নের উত্তর তোমাদেরকে খারাপ লাগবে। এটা যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয় গায়বি বিষয়ে, তো আল্লাহর নবী তো গায়েব জানতেন না, কিন্তু ওহির মাধ্যমে গায়েব জানতেন, এখন যদি কোন লোক তার বাপ মারা গেছে, ঠিক আছে, জাহেলের যুগের লোক এসে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ আমার বাপকে, আর আপনারা জানেন মনে জানে বাপ আর বাপকে জানে মায়ে জানে বাপ। এখন মা হয়তোবা নেই কিংবা আছে, মাকে সন্দেহ করে, এখন বাপ আমার বাপকে, বর্তমানে যে রয়েছে সেন আর কেউ আমার বাপ। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওহী মারফত সত্য কথাটা বলে দেন, এমনও হতে পারে যে তার মা কি হবে, ব্যভিচারিণী হয়ে যাবে। তাহলে এখানে তোমাকে শুনতে খারাপ লাগবে যে তোমার বাপ হচ্ছে অমক, তার মানে তোমার মা তার সঙ্গে ব্যভিচার করে তুমি হয়েছ, তা খারাপ লাগবে না, লাগবে না। অতএব এমন প্রশ্ন করো না যে প্রশ্নের উত্তর তোমাদেরকে খারাপ লাগবে। অনেক সময়ে এমন বহু প্রশ্ন থাকে যে প্রশ্ন করলে পরে সত্যিই সত্যিই খারাপ লাগে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইনতাসালু আনহা হিনা ইনজালুল কুরআন তুবদালাকুম, কুরআন অবতীর্ণ হওয়ার সময় যদি তোমরা প্রশ্ন করো তো প্রকাশ করে দেওয়া হবে, ওহী অবতীর্ণ হচ্ছে সেই সময় তোমাদের প্রশ্ন তোমাদেরকে খারাপ লাগবে। আফাল্লাহু আনহা ওয়াল্লাহু গাফুরুন হালিম, আল্লাহ তাআলা যা হয়েছে মাফ করে দিয়েছেন, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল আর ধৈর্যশীল। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসান, আল্লাহ তাআলা তোমাদের জন্য তিনটে জিনিস অপছন্দ করেন। কিল ওয়া কাল, অমকেই বলেছে অমকেই বলেছে, মানে পরের কথা, ওই যে পরের কথা, অমকেই বলেছে জানো অমকেই হয়েছে, অমকেই হয়েছে, অমক জায়গায় হয়েছে, কিল ওয়া কাল এই বলা হয়েছে। ওয়া ইদাআতিল মাল, আর মাল অপচয় করতে অপছন্দ করেছেন আল্লাহ। ওয়া কাসরাতিস সুয়াল, আর বেশি বেশি প্রশ্ন করতে অপছন্দ করেছেন, বেশি বেশি প্রশ্ন করা যাবে না, অপ্রয়োজনীয় প্রশ্ন করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জারুনি মা তারাকতুকুম, আমার কাছে বেশি প্রশ্ন করো না, তোমাদেরকে যে অবস্থায় ছেড়ে দিয়েছি সেই অবস্থায় আমাকে ছেড়ে দাও, তার কারণ জানো ইন্না ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, তোমাদের পূর্বজাতি পূর্ববর্তী জাতি যারা ছিল তাদের ধ্বংস হয়েছে, তাদের ধ্বংস হওয়ার একটা কারণ হল যে তারা তাদের নবীকে বেশি বেশি করে প্রশ্ন করত, মতবিরোধ করত। এই জন্য আমি যখন তোমাদেরকে ফায়দা আমার তুকুম বিষয় ইন ফাতু মিনহু, যখন আমি তোমাদেরকে কোন বিষয়ে আদেশ করব তখন যথাসম্ভব তা পালন করো, ওয়াইজা নাহাই তুকুম আন শাই ইন ফাদাউ, আর যখন আমি নিষেধ করব তখন সম্পূর্ণভাবে ছেড়ে দাও। মুসার সাথে মুসার জাতির মতো হইও না, যখন মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ ইয়ামুরুকুম আন তাজবাহু বাকারা, মুসা বললেন যে আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন এটা গাই জবাই করো, খালাস কথা শেষ, একটা গাই নিয়ে এসে জবাই করলেই হতে, তাই না? কিন্তু তারা কি বলল, কি রঙের সেটা কি, আর কত রকম বের করলো, শেষকালে এমন এমন কঠিনতায় ফেলা হলো যে তারা সেই গাই খুঁজেই পেত না, তাই না? বহু কষ্ট, সে যেন চাষ না করে, সে যেন এই করে, সে যেন ওই করে, রং ফাঁক করলো না, হাত আসুর না ধরি, কত রকম বলা হলো। আল্লাহ তাআলা এই এদের প্রশ্ন করার জন্য কি করলেন, কঠিনতাই ফেললেন। একবার হজের সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য হজ ফরজ করেছেন, অতএব হজ করো। তখন এক সাহাবী বললেন ইয়া রাসূল আল্লাহ প্রত্যেক বছর নাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো আমি যখন তোমাদেরকে বললাম যে হজ ফরজ করেছেন তার মানেই হচ্ছে জীবনে একবার, কিন্তু তুমি প্রশ্ন করলে প্রত্যেক বছর নাকি, প্রশ্নটা ফালতু, যদি আমি বলে দিই হ্যাঁ তাহলে প্রত্যেক বছরই ফরজ হয়ে যাবে, আর সেই লোকটার প্রশ্নের কারণে যদি প্রত্যেক বছর হজ ফরজ করে দেওয়া হতো তাহলে মানুষরা পালন করতে পারত না। সুতরাং তোমরা আমাকে ছেড়ে দাও, যেভাবে বলছিস ঠিক ঠিক স্বাভাবিকভাবে মেনে নাও, কে খুঁটি নাটি খবরদার জিজ্ঞাসা করো না। ধর্ম বিষয়ে অপ্রয়োজনে বিভিন্ন খুঁটিনাটি প্রশ্ন করা নিন্দনীয় কর্ম, বিশেষ করে দিনের ব্যাপারে অধিক কি কেন প্রভৃতি ভেদ রহস্যমূলক জিজ্ঞাসা না করাই উত্তম। কৈফিয়ত না চেয়ে ইমানা নাই মুমিনের সদ্গুণ, কেন বলার দরকার নেই, হুজুর দাড়ি রাখা ওয়াজেব কেন বলুন, কেন, অবশ্য জানার একটা ভঙ্গিমা আছে, কিন্তু ফালতু আপনি প্রশ্নটা করবেন। পক্ষান্তরে এক শ্রেণীর লোকের অভাব বা স্বভাব হল অপরকে অপদস্থ ও অবমাননা বা ছোট করার উদ্দেশ্যে নানান কূট প্রশ্ন করে থাকে। যেমন হুজুর আপনি বলা হলো ভাই আপনাদের কোনো প্রশ্ন তাহলে করুন, তখন এক ভাই দেখছি যে হুজুর প্রশ্ন করতে, হ্যাঁ আপনাদের কোনো প্রশ্ন নেই, কি করবো কি করবো, হুজুর মোসা নবীর নানির নাম কি ছিল, প্রশ্ন নেই তো মোসা নবীর নানির নাম কি, এরকম লোক আছে না নেই, এমন এমন প্রশ্ন, হুজুর আদম আলাইহিস ইসলামের ভাষা কি ছিল, হুজুর ইসমাইল আলাইহিস সালামকে জবাই করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে, ইসমাইল জবাই হলেন না, তারপরে যে দুম্বা চলে এলো, দুম্বাটা জবাই হয়ে গেল, তো গোস্ত গুলো কে খেয়েছিল, দুম্বার গোস্ত কে খেয়েছিল, একজন প্রশ্ন করছে দুম্বা সিং ছিল না ছিল না, হ্যাঁ সিং ছিল, সিং দুটো কোথায় আছে, সিং দুটো কোথায় আছে, উত্তর অবশ্য আছে, সিং দুটো কাবা শরীফে রাখা ছিল, এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেই সিং দুটো কাবা শরীফে রাখা ছিল। এখন ফালতু বিষয় এগুলো জেনে কোনো লাভ আছে, আপনার ইমান আকীদার সাথে কোনো সম্পর্ক আছে, যেগুলো জরুরি বিষয়। আল্লাহ তাআলা বলছেন অবশ্য যে যদি তোমরা না জানো, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমরা না জানো তাহলে যার কাছে তার জ্ঞান আছে তাকে জিজ্ঞেস করে নাও, ঠিক আছে, যদি জানার বিষয় হয় তোমার, যদি দিনই প্রশ্ন হয় তুমি জানো, কিন্তু ফালতু যাতে তোমার কোনো লাভ নেই এমন বিষয়ে তুমি প্রশ্ন করে কেবল হুজুরকে আটকাবে অথবা সময় পাস করবে, টাইম পাস যাকে বলে, এটা তোমার জন্য বৈধ নয়। মানুষের উচিত হল কেবল সেই জরুরি বিষয়ে প্রশ্ন করা যে বিষয়ে আল্লাহ তাকে প্রশ্ন ও কৈফিয়ত করবেন, যে বিষয়ে না জানলে আল্লাহ কৈফিয়ত করবেন, কেন জেনে নাওনি, সেই বিষয়ে প্রশ্ন করো। দুঃখের বিষয় যে ওই শ্রেণীর কূট প্রশ্নকারীরা কোন জরুরি মশলা মাসায় আলমদেরকে জিজ্ঞাসা করে না, উল্টে তাদের ওই প্রশ্নের জবাব দিতে না পারলে বলে বলে বেড়ায় কি উনি কিছুই জানেন না, একটা প্রশ্ন করলাম উত্তর দিতে পারলেন না, অথচ জানেন আপনারা যে জানি না বলাটাও অর্ধেক এলেন, তার মানে আপনি না জেনে অনেক তো প্যাস্টিস বাঁচাবার জন্য বলে দেয় একটা না একটা কথা, না এটাও ঠিক না, কিন্তু জানি না বলাটাই হচ্ছে অর্ধেক এলেম, বলতে হবে ভাই আমি জানি না, সমস্যা কিছু নেই, যখন একটা প্রশ্ন করা হলে প্রশ্ন উত্তর জানি না, দলিল জিজ্ঞেস করলো দলিল জানি না, তখন বলে ভাই আমি জানি না, এই বিষয়ে জানা নেই পরে জেনে নিও, কিন্তু যদি আমি একটা উল্টো পাল্টা উত্তর দিয়ে দেন তো ভুল হতে পারে না, পারে না, সুতরাং উল্টো পাল্টা উত্তর না দিয়ে এটা বলতে বলা দরকার যে ভাই জানা নেই পরে তুমি জেনে নিও, আর যে জানা আছে যার জানা আছে তার এরকম প্রশ্ন করাও উচিত না জেনে শুনে। ব্যাস আর একটা কথা বলে আপনাদেরকে শেষ করে দেব, সেটা হচ্ছে গুজবে থাকা ও গুজব রটানো। গুজবে থাকা, গুজব তো বোঝেন, এমন একটা কথা যার মাথা ছাতা নেই, এমন একটা কাহিনী যার আসলে কোন বাস্তবতা নেই, ভিত্তি নেই, এমনি লোকের মাঝে ছড়িয়ে গেল যে অমুকের এই হয়েছে, তো আসলে হয়নি, হ্যাঁ জনরবে অংশগ্রহণ করা যেহোবার এক সর্বনাশ, কে কি বলেছে ও বলছে সে বিষয়ে নানা বাদ বিচার থেকে অনর্থক সময় নষ্ট করা এবং বিভিন্ন খোশ গল্পে আসন মাত করা বড় বিপদ, যাতে বহু মানুষই ঠকে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ কারিহালাকুম সালাসান ক্বিলা ওয়া কাল, ওই যে আগে হাদিস বললাম আল্লাহ তাআলা তিনটে জিনিস অপছন্দ করেছেন, তার মধ্যে একটা কি, লোকে এই বলছে ও এই বলছে ও এই বলছে, যত রকম বলা বলি কহাকহি আপনার মজলিসে আপনার বাড়িতে আপনার বাসাতে, অবশ্য এ বিষয়ে মহিলারা বেশি পারদর্শী, মহিলাদের সমাজে মহিলাদের বৈঠকে যখন দুইটে তিনটে চারটে মহিলা একসঙ্গে জমা হবে বুঝতেই পারছেন, কিছু না পেলেও নিজের স্বামীর কথা বলবে, হ্যাঁ আমার স্বামী এই হয়েছে আমার স্বামী এই বলছে, ওর স্বামী ওর স্বামী ওর ছেলে ওর ছেলে মেয়ে, এইভাবে কথা বেড়ে যায় আর অনেক সময়ে গুজব রটতে থাকে, এটা হচ্ছে কাবিরা গুনাহ। আর গুজব রটানো হচ্ছে কাবিরা গুনাহ, রটা খবর রটিয়ে বেড়ানো এক প্রকার মানুষের স্বভাব, তাতে কোন প্রকার বিচার বিবেচনা সত্য মিথ্যা যাচাই পরখ না করে বর্ণনা করতে এবং সত্য অপরের কানে পৌঁছে দিতে কুণ্ঠা বোধ করে না এক শ্রেণীর লোকেরা, ফলে অনেকে কে বলেছে হই তো এ শুনে কি মস্ত মোটা রই, কে বলেছে পেঁয়াজ হারাম হ্যায় তো বলছে কি হুজুর বলেছে পেঁয়াজ হারাম হ্যায়, পেঁয়াজ মানে কি সুদ, হুজুর বলেছে পেঁয়াজ হারাম হ্যায় আর শুনছে কি পেঁয়াজ হারাম হ্যায়, তার মানে ওই যে আমাদের বাংলাতে বলে কে বলেছে হই তো মস্ত মোটা রই, শুনে আগা গোড়া না ভেবে প্রচার করে, চিলে কান নিয়েছে, চিলে কান নিয়েছে যখন বলা হলো সালাম আপনার কানটা কই, চিলে নিয়ে গেল, চিলের পেছনে ছুটতে লাগলো, ফিরে পেছনে আমার কান নিয়ে চলে গেছে, ছুটতে লাগলো ছুটতে লাগলো ছুটতে ফিরে চিল চলে গেল। এই হয়রান হয়ে বলছে যা সর্বনাশ হয়ে গেল, কি হলো ভাই? আমার কানটা চিলে নিয়েছিল। তো কানটা হাত দিয়ে দেখো, আগে কানটা হাত দিয়ে দেখো যে সত্যপক্ষে চিলে নিয়ে গেছে কিনা, তারপরে ছোট যে কোনো খবর শুনবেন সেই খবর আগে যাচাই করে দেখতে হবে যে কথাটা সত্য কি না। আপনার মা আপনার বিরুদ্ধে কথা বলেছে, আপনার শালা আপনার বিরুদ্ধে কথা বলেছে, কিংবা আপনার ভাই আপনার বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু আসলে বলেছে কি না সেটা যাচাই করে দেখতে হবে। তার আগে যদি আপনি আপনার বাপ আপনার মা আপনার ভাই আপনার শালাকে হামলা করেন, তাহলে নিশ্চয়ই ঠকতে হবে না? হবে না, অবশ্যই ঠকতে হবে। এই জন্য অনেক সময়ে পরিণাম এমন হয় যে লাঞ্ছনা হয়, আক্ষেপ ছাড়া কিছুই হয় না। আবার এমন লোকেরা সত্যবাদী হলেও মিথ্যাবাদীতে পরিণত হয়। একটা গল্প আছে, আমেরিকাতে এক মানে জঙ্গলের ধারে বাস করত, তো তার স্ত্রী চাকরি করে, সে আমরা ঘর ছেলে চাকরি করতে গেছে আর ছোট্ট বাচ্চাকে ঘরে রেখে গেছে। ছোট্ট বাচ্চা দেখাশোনা কে করে জানেন? কুকুর। আপনারা শুনেছেন যে কুকুরে বাচ্চা দেখাশোনা করে, আর সত্যি কুকুরও এমন এক প্রাণী যে সত্যপক্ষে আমি একটা খবর দেখলাম, ঘরে আগুন লেগেছে, ঘরে কেউ নেই, ছোট্ট বাচ্চা শুয়েছিল, তো সেই কুকুর নিজের মুখ করে সেই বাচ্চাটাকে ঘরের ঘর থেকে বের করে আনছে। সত্যিই এগুলো আছে। তো এই কুকুরের কুকুরটা ছিল বাচ্চার কাছে, আর এ পাশের জঙ্গল থেকে শিকার করতে গেছে, বন্দুক হাতে করে বাইরে শিকার করতে গেছে, ঘোরাফেরা করছে, এসেই ঘরে আসবে আর কি। তারপরে যখন ফিরে আসছে তখন দেখছে কুকুরটা দরজায় বসে আছে আর কুকুরের মুখে রক্ত। কুকুরের মুখে রক্ত যখন দেখছে তখন ভাবছে কি, ঘরের ভিতর তো কেউ ছিল না, আমার বাচ্চা ছোট বাচ্চা, তারা নিশ্চয়ই আমার বাচ্চাকে হত্যা করেছে। বাস হাতে বন্দুক ছিল, ঠাই করে দিল শুট করে কুকুরটা মারা গেল। তারপরে দরজা খোলা ছিল, ভিতরে গিয়ে দেখছে একটা নেকড়ে বাঘ মুড়ে পড়ে আছে, নেকড়ে বাঘ মুড়ে পড়ে আছে, বাচ্চা খেলা করছে। তার মানে কি বলুন তো? তার মানে নেকড়ে বাঘ ঢুকেছে আর কুকুর তার সঙ্গে মোকাবেলা করে হত্যা করেছে, বাচ্চাটাকে বাঁচিয়েছে। কিন্তু সে তাড়াহুড়ো করে যখন কুকুরটাকে শুট করল, কত বড় আফসোস হয় বলুন তো। এই জন্যই যে কোনো কাজ আপনি করবেন, আপনি জেনে শুনে আগে পরখ করে দেখবেন যে ব্যাপারটা কি। মদিনাতে আহজাবের যুদ্ধের সময়ে এক সাহাবী নতুন বিয়ে করেছিলেন, নতুন বিয়ে করে তিনি বাড়িতে আসছেন, দেখছেন নতুন বউ বাড়ির দরজার বাইরে বসে আছে। আরে কি মিয়া, তুমি বাইরে বসে আছো কেন? এরকম এরকম কারো মানে হিংসা হয় না? হয় না, আপনি জানেন না যেখানে পর্দার পরিবেশ নেই, কি তবুও নতুন বউ সে যদি বাড়ির বাইরে দরজার সামনে বসে থাকে তাতে খারাপ লাগবে না? লাগবে না, খারাপ লেগেছে। দিয়ে সে বর্ষা হাতে ছিল, বর্ষা করে মারতে গেছে, তোমাকে খুন করো, শেষ করে দেবো, তুমি কেন বাড়ির দরজা বসে আছো? তখন বলছে আল্লাহর বান্দা তুমি তাড়াতাড়ি করো না, তুমি বাইরে ভিতরে গিয়ে দেখো কি অবস্থা। তো সে ব্যথে যাক মানলো, ভিতরে গিয়ে দেখছে বিছানার উপরে বিশাল একটা সাপ শুয়ে আছে। ব্যাস আবার কি, আবার তাড়াহুড়ো করলো, দিল ফলা গেঁথে, বর্ষা গেঁথে দিল, আর অমনি সাপ উঠে তাকে জড়িয়ে ধরলো, তারপরে ধস্তাধস্তি হতে হতে দুজনেই মারা গেল, সাপও মারা গেল আর যুবকও মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল, তিনি বললেন দেখো মদিনাতে জিন থাকে, জিন, সুতরাং যদি ঘরের ভিতরে কাউ যদি সাপ দেখো তাকে তাড়াহুড়ো করো না, তাকে তিন দিন সময় দাও বা তিনবার সময় দাও। তাড়াহুড়ো করার ফলে তার জীবনটা গেল, ও বেচারি নতুন বিয়ে বউ, সেও তার জীবনটা গেল। তো মোট কথা হচ্ছে তাড়াহুড়ো কাজ কোন সময়ই ভালো না। আপনি আগে পরখ করে দেখুন, যাচাই করে দেখুন, তারপরে আপনি উড়ো খবর উড়াবেন বা সেই বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করবেন। উড়ো খবর না উড়িয়ে তা বিচার করে দেখা দূরদর্শী জ্ঞানের লোক, জ্ঞানী লোকের কাজ। বিশেষ করে সে খবর যদি ফাসেক ও কাফের দ্বারা হয়, এমন এক খবর সে খবর যদি কোন ফাসেক বলে আর আপনি উড়াতে লাগলেন, জানো মুসলমান রাষ্ট্রের একজন মন্ত্রী তাকে প্লেনে প্রশ্ন করা হলো, সে মদ খাচ্ছিল, তাকে প্রশ্ন করা হলো আপনার দেশে তো মদ হারাম, তো আপনি মদ খাচ্ছেন কেন? তো বলছে আল্লাহ তাআলা মদ জমিনে হারাম করেছেন আকাশে নয়, মাটিতে হারাম করেছেন আকাশে নয়। আর সেই খবর প্রচার হতে লাগলো, সব কি ভাই আমি দেশে গেলাম, বলছে কি ব্যাপার এটা কি? আমার ভাই খবরটা কোথেকে শুনেছ? খবরটা কি বিবিসি লন্ডন থেকে শুনেছ? আর বিবিসি লন্ডন তো জানো কাদের প্রচার মাধ্যম, প্রচার মাধ্যমেই মুসলমানদেরকে ছোট করছে, চারিদিকে মুসলমানদেরকে ছোট করছে, কারণ ওই মানে ফাসেক শ্রেণীর মুসলমানদের চরিত্র দেখিয়ে মুসলমানদের বদনাম করছে, দুর্নাম করছে এই প্রচার মাধ্যমগুলো। আল্লাহ মুস্তা, আল্লাহ তারা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, কোন ফাসেক যদি খবর আনে সেই খবরটাকে যাচাই করে নাও। ফাসেক বড় না কাফের বড়? ফাসেক মুমিন হতে পারে? ফাসেক কি মুমিন হতে পারে? হতে পারে, একজন মুমিন ফাসেক হতে পারে, কিন্তু এর থেকে বড় হলো কে? কাফের, যার ইমানই নেই। তাহলে আল্লাহ তাআলা বলছেন ফাসেক খবর আনলে সেই খবর যাচাই করে দেখো। আর যদি কোনো কাফের খবর আনে, কোন কাফের টিভি হয়, কোন কাফের রেডিও হয়, আর সেই খবর শুনে তুমি খুব মুসলমানদের বিরুদ্ধে, হ্যাঁ কেন এই মুসলমানরা, তারা মুসলিম দেশ, মুসলিম রাষ্ট্র, কেন তারা এরকম করবে, খুব খবর প্রচার করতে লাগলে, কেন আল্লাহর এই বিধান মেনে নাও না যে খবর যখন আসবে তখন যাচাই করে নাও, না হয়তো এমন হতে পারে অজ্ঞতাবশত তোমরা কোন সম্প্রদায়কে আঘাত করবে, অথচ তারা আঘাতের উপযুক্ত নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে অনুমান দ্বারা পশ্চাতে পড়ো না। নিশ্চয়ই ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই যে কর্ণ, এই যে চক্ষু, এই যে হৃদয়, এদের বিষয়ে কাল কিয়ামতের দিনে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে, কৈফিয়ত করা হবে। সুতরাং সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যা শুনল তাই প্রচার করতে লাগলো। এই মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট খবর শোনা মাত্রই প্রচার করতে লাগলো, খবরটা সত্যি না মিথ্যা যাচাই না করে প্রচার করতে লাগলো, এই মানে আপনার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। সুতরাং রটা খবর শোনা মাত্রই রটানো উচিত নয়, বরং সেটাকে পরীক্ষা করে দেখা উচিত, তারপরে কথা মুখ খোলা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন এরকম রটা, অনেকে বলে কি যা রটে তার কিছু না কিছু বটে, তাই না, দিয়ে সে প্রচার করতে লাগে না। এমনও খবর আছে যা রটে তার কিছুই নয় বটে, এমনও খবর আছে যে রটে গেছে অথচ তার কিছুই না। সুতরাং আমাদের পরীক্ষা করে দেখা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।